কন্নিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আপনারা যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব পঞ্চম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে সোরে ওয়া ওয়াতাশি নো তাকারামোনো দেসু, ওগুলো আমার সম্পদ। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজকের পাঠে আন্না তার টিউটর সাকুরাকে তার ডর্মিটরিতে আমন্ত্রণ জানিয়েছে। তারা কোন বিষয়ে কথা বলবে? তাহলে চলুন শুনে নেওয়া যাক পাঠ পাঁচের কথোপকথন। আজকের মূল বাক্য হল সোরে ওয়া ওয়াতাশি নো তাকারামোনো দেসু, ওগুলো আমার সম্পদ। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না সাকুরাকে বলেছে ওয়াতাশি নো হেয়া ওয়া কোচিরা দেসু, আমার রুম এদিকে। ওয়াতাশি মানে হলো আমি, নো হচ্ছে একটা পার্টিকেল যা দুটি বিশেষ্য পদের সম্পর্ক স্থাপন করে। এখানে কারো মালিকানা বা সত্ত্বাধিকার বোঝাচ্ছে এই শব্দটি দিয়ে। হেয়া মানে রুম বা ঘর, কাজেই ওয়াতাশি নো হেয়া মানে হল আমার রুম। ওয়া হচ্ছে প্রসঙ্গবোধক পার্টিকেল বা টপিক মার্কার। তাহলে এই বাক্যের প্রসঙ্গ বা টপিক হল ওয়াতাশি নো হেয়া, অর্থাৎ আমার রুম, তাই না? হ্যাঁ তাই। আর কোচিরা এদিকে বলতে বক্তার দিকে বোঝায়। কথাটি যথারীতি বাক্যের শেষে ব্যবহৃত মার্জিত শব্দ। এবার আমার রুম এদিকে বলা অনুশীলন করা যাক। ওয়াতাশি নো হেয়া ওয়া কোচিরা দেসু। এরপর দোজো, প্লিজ। আমরা দোজো কথাটি কাউকে কোনো কিছু সাধার ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? হ্যাঁ, তবে অতিথিকে নিজেদের ঘরে প্রবেশের অনুরোধ জানানোর সময়ও এ কথাটি বলা হয়, যেমনটি এখানে শুনলেন। আন্নার রুমে প্রবেশ করে সাকুরা কিছু একটা দেখতে পেল। এই বিশেষণটির অর্থ হল দারুণ। অভিভূত হলে এই কথাটি আমরা বলি। ছোট ছোট মেয়েদের প্রায় বলতে শোনা যায় সুগোই। এগুলো কি সবই মাঙ্গা কমিক্স? ঠিক এটাই তো আন্নার আসল পরিচয়। সে জাপানি মাঙ্গা কমিক্স খুব ভালোবাসে। কোরে মানে এটা। এখানে কোরে কথাটি দিয়ে অনেকগুলো মাঙ্গা বইকে ইঙ্গিত করা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, জাপানি ভাষায় আসলে একবচন এবং বহুবচনের মধ্যে তেমন পার্থক্য করা হয় না। জেমবু মানে সব, সবগুলো বা সবকটি। আর মাঙ্গা হল মাঙ্গা কমিক্স বা কার্টুন। এই যে এই বাক্যটি কোরেওয়া জেমবু মাঙ্গা, এটা কিন্তু একটা প্রশ্ন। এখানে সচরাচর ব্যবহৃত মার্জিত প্রশ্নবোধক অংশ দেসকা উজ্জ্ব রাখা হয়েছে, কাজেই এটি বলার সময় একটু সতর্ক থাকতে হবে। কোন ব্যাপারে সতর্ক থাকা দরকার বলবেন? যেহেতু প্রশ্নবোধক সমাপনী অংশ দেসকা উজ্জ্ব রাখা হচ্ছে, তাই উচ্চারণের সময় স্বরভঙ্গি ঊর্ধ্বমুখী করার বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। কোরেওয়া জেন বুমাঙ্গা, ঠিকমতো বলতে পেরেছি? দারুণ। যাই হোক, এরপর আন্না তার মাঙ্গা বইয়ের সম্ভার প্রসঙ্গে বলছে সোরেওয়া ওয়াতাশি নো তাকারামোনো দেসু, ওগুলো আমার সম্পদ। এটাই আমাদের আজকের মূল বাক্য। সোরে ওটা, ওগুলো, এই শব্দটি শ্রোতার অর্থাৎ এক্ষেত্রে সাকুরার কাছাকাছি থাকা এক বা একাধিক জিনিসকে ইঙ্গিতকারী নির্দেশক পদ। তাকারামোনো কথাটির অর্থ সম্পদ, কাজেই ওয়াতাশি নো তাকারামোনো অর্থ হল আমার সম্পদ। আন্না আরো বলল ওয়াতাশি ওয়া মাইনিচি মাঙ্গা ও ইয়োমিমাসু, আমি প্রতিদিন মাঙ্গা পড়ি। ওয়াতাশি ওয়া অর্থ হল আমি, মাইনিচি কথাটির মানে প্রতিদিন, মাই হল প্রতি বা প্রত্যেক এবং নিচি মানে দিন, ও হচ্ছে কোন ক্রিয়ার কর্মপদ নির্দেশকারী পার্টিকেল। কথাটি একটি ক্রিয়াপদ যার অর্থ পড়া। জাপানি ভাষায় বাক্যে বিভিন্ন পদের যে ক্রমিক বিন্যাস সচরাচর দেখা যায় তা হল প্রথমে কর্তা বা সাবজেক্ট, এরপর কর্মপদ বা অবজেক্ট এবং সবশেষে ক্রিয়াপদ বা ভার্ব। ভাষাবিজ্ঞানে এই ধরনের বিন্যাসকে এসওভি বলে উল্লেখ করা হয়। বুঝলাম। প্রথমে কর্তা, এরপর কর্ম এবং সবশেষে ক্রিয়াপদ। এই তো দেখছি ঠিক যেন বাংলার মতোই পদবিন্যাস। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা কামরুল ভাই, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে কথাগুলো জাপানিতে কিভাবে বলা হয় তাও আমাদের বলবেন? নিশ্চয়ই। সপ্তাহ কথাটি একবচন ও বহুবচনে হল শু, কাজেই প্রতি সপ্তাহে কথাটির জাপানি রূপ হবে মাইশু। আবার মাস কথাটি একবচন ও বহুবচনে হল স্কি। তাহলে শারমিন সান, আপনি কি অনুমান করতে পারছেন প্রতি মাসে কথাটির জাপানি কি হবে? মাইসুকি। ঠিক বলেছেন, চমৎকার। এবার চলুন এগুলো বলা অনুশীলন করা যাক। প্রতি সপ্তাহে মাইশু, প্রতি মাসে মাইসুকি। এবার তাহলে আমরা জানি যে আজকের কথোপকথনে কি বলা হচ্ছে, তাই আসুন আবারও শুনে নিই এটি। আজকের মূল বাক্য হল ওগুলো আমার সম্পদ। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ আমরা শিখেছি একটি ক্রিয়াপদ ইয়োমিমাস। এর নাবাচক এবং প্রশ্নবাচক রূপ আমরা কিভাবে গঠন করতে পারি? ঠিক আছে, তাহলে চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, ক্রিয়াপদের শেষে যদি মাস যুক্ত থাকে তাহলে আমরা সেই রূপটিকে বলি ক্রিয়ার মাস রূপ। মার্জিত ভঙ্গিতে কথা বলার সময় ক্রিয়ার মাস রূপ ব্যবহার করা হয়। এটিকে নাবাচক বানাতে হলে মাস অংশটির পরিবর্তে যুক্ত হবে মাসেম। কাজেই ইয়োমিমাস পড়া ক্রিয়াপদটি বদলে গিয়ে দাঁড়াবে ইয়োমিমাসেন। এটিকে প্রশ্নবাচক বানাতে হলে বাক্যের শেষে কা পার্টিকেল জুড়ে দিয়ে বাক্যটিকে ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে উচ্চারণ করতে হবে। ইয়োমিমাস পড়া কথাটির প্রশ্নবোধক রূপ হবে ইয়োমিমাসকা। এই ছিল আজকের টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ, অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে, সেগুলো তুলে ধরা হয়। আচ্ছা শারমিন সান, এই শব্দটি শুনে বলুন তো আপনার কি মনে হয়? এটা হচ্ছে ক্রমাগত বইয়ের পাতা উল্টানোর শব্দ। জাপানি ভাষায় এটিকে কিভাবে প্রকাশ করা হয়? পারা পারা। এবার তাহলে যে শব্দটি শুনতে যাচ্ছেন সেটি দিয়ে কি ধরনের ব্যাপার বোঝানো হয় বলুন তো? জিক্কুরি। আচ্ছা, এটা কি কোনো বই কতটা ভারী তা বোঝাচ্ছে? না, এটা দিয়ে বোঝায় কোনো ব্যক্তি শান্ত ধীরস্থিরভাবে সময় নিয়ে তার কর্ম সম্পাদন করছেন। মনোযোগের সঙ্গে কোনো বই পড়া অথবা কোনো কিছু সম্পর্কে গভীরভাবে চিন্তা করার ক্ষেত্রে প্রায়ই এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন থেকে আমি কোনো বই পড়া অথবা সমস্যা সমাধানের সময় জিক্কুরি কাজ করব। শুনলেন আজকের ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ শেখা হল দুটি ধন্যাত্মক শব্দ পারা পারা এবং জিক্কুরি। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না মনে মনে বলছে, সাকুরা-সান ভেবে থাকতে পারেন যে আমি সারাক্ষণ শুধু মাঙ্গাই পড়ি আর কিছু করি না, কিন্তু আমার কাছে মাঙ্গা তো হচ্ছে জাপানি ভাষা শেখার এক চমৎকার উপকরণ। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল ওগুলো আমার সম্পদ। এখন আমরা বন্ধুদেরকে জাপানি ভাষায় বলতে পারব আমাদের জীবনের পরম কাঙ্ক্ষিত এবং সযত্নে লালিত জিনিসগুলো কি। আন্না এবং সাকুরা ভালো বন্ধু হয়ে গেছে। পরবর্তী পর্বেও আন্না ডর্মিটরিতে তার সঙ্গে সাকুরার কথাবার্তা অব্যাহত থাকবে। আর শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারাও তখন সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।